নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন, আল্লাহর পথ। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব তাঁরই। শুনে রাখো, আল্লাহর কাছেই সব বিষয়ে পৌঁছে।